মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, ক্লান্ত দুপুর মুগ্ধ হলো পুঞ্চে পাখির সুরে, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, আসছে ঘুরে ঘুরে ও মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, ক্লান্ত দুপুর মুগ্ধ হলো কোনছে পাখির সুরে, কেন ঝর্ণায় অবিরল তাহারি নাম জপে মধুর মোহন সুরে জপে অবিরাম, কেন ঝর্ণায় অবিরল তাহারি নাম জপে মধুর মোহন সুরে জপে অবিরাম, কেন ঝর্ণায় অবিরল তাহারি নাম জপে মধুর মোহন সুরে জপে অবিরাম, ওকার নামে মা তো আরাব সুন্দরা, ওকার নামে মা তো আরাব সুন্দরা, ওকার নামে মা তো আরাব সুন্দরা, তার নামের জিকির শুনি বিশ্ব জুড়ে উড়ে গেল দূরে, মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, ক্লান্ত দুপুর মুগ্ধ হলো কোনছে পাখির সুরে, কেন পাক পাখালিরা সব ছন্দ তুলে জপে মধুর নাম জপে পেখম খুলে, কেন পাক পাখালিরা সব ছন্দ তুলে জপে মধুর নাম জপে পেখম খুলে, কেন পাক পাখালিরা সব ছন্দ তুলে জপে মধুর নাম জপে পেখম খুলে, ওকার নামে বিমুগ্ধ এসো বুঝব নয়, ওকার নামে বিমুগ্ধ এসো বুঝব নয়, ওকার নামে বিমুগ্ধ এসো বুঝব নয়, কার নামে জমে মেঘ পাহাড় চুড়ে উড়ে গেল দূরে, মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, ক্লান্ত দুপুর মুগ্ধ হলো কোনছে পাখির সুরে, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, কেন মন বিনাই কোন ব্যথার ইস্যু, আস্তে ঘুরে ঘুরে ও মেঘের ভেলা দুপুর বেলা উড়ে গেল দূরে, ক্লান্ত দুপুর মুগ্ধ হলো কোনছে পাখির সুরে, কোনছে পাখির সুরে, কোনছে পাখির সুরে, কোনছে পাখির সুরে।